আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনারা নিশ্চয়ই জানেন যারা সৌদি আরবে বসবাস করছেন, সৌদি আরবের মৌসুম কয়টা? আমাদের দেশে যেমন ছটা ঋতু বলা হয়, ছটা ঋতু তাই না? কি কি? বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। সৌদি আরবে ঋতু কয়টা? সৌদি আরবে ঋতু কয়টা? হ্যাঁ, সৌদি আরবের ঋতু হচ্ছে চারটা। চারটা কি কি? গ্রীষ্ম, গ্রীষ্ম, তারপর হেমন্ত, তারপর শীত, তারপর বসন্ত। বুঝতে পারছেন? মাঝখানে দুটো ঋতু নেই, এখানে দুটো ঋতু, ওই ঋতুর মাঝে মাঝে ঢুকে আছে। কি কি বললাম? প্রথমে বলা হয় সেফ, সেফ মানে হচ্ছে গ্রীষ্ম, তারপরেরটা হচ্ছে খারিফ। খারিফ মানে মানে এদের গ্রীষ্মের পরে কি পড়ে যায়? খারিফ পড়ে যায়, মানে হেমন্ত পড়ে যায়, তারপরে শীতা। বুঝতে পারলেন? হেমন্তের আগে, হেমন্তের পরে তো শীত আসে তাই না, তারপরে শীতা, শীত, তারপরে যেটা আসে সেটা হচ্ছে বসন্ত, বসন্ত শেষ হলেই আবার সেফ, গ্রীষ্ম। তো এইভাবে চারটা ঋতু আছে। বর্তমানে আমরা যে সময়ে আছি, এখন কি আসছে? শীত আসছে। এখন আমরা এটা কি কাল? হেমন্তকাল। আমাদের দেশেও হেমন্তকাল। তো 7 ডিসেম্বর থেকে মানে যেটাকে বলা হয় আসল শীত আসছে, শীতকাল আসছে। তো শীতকালে কিছু কিছু মশলা আমাদের সামনে আসে বেশি করে, এই জন্যে আমরা আলোচনা করব। কোনো কোনো ভাই জানতে চাইছেন এ ব্যাপারে। শীত, শীতের কথা কোরআনের সূরা কোন কোন সূরায় আছে? লাইলাফে কুরাইশ, রিহলাতাশ শীতাই ওয়াসসাইফ, শীতা সাইফের কথা, শীত এবং গ্রীষ্মের কথা সূরা কুরাইশে বলা হয়েছে। আর আপনারা জানেন যে শীত গ্রীষ্ম কেন হয়? হ্যাঁ, শীত গ্রীষ্ম কেন হয়? শীত গ্রীষ্ম হয় জাহান্নামে নিঃশ্বাস ফেলার কারণে। আমরা জানি হাদিসে যেটা ব্যাখ্যা আছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা আলাদা। ও পৃথিবী উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ, তার ফলে কি হয় কি হয় আলাদা কথা, কিন্তু আমাদের শরীয়তের ব্যাখ্যা হচ্ছে শীত গ্রীষ্ম হয় কিসের জন্য? জাহান্নামের নিঃশ্বাস নেওয়ার জন্য। জাহান্নাম দুরকম আছে, এক হচ্ছে গরম আর এক হচ্ছে ঠান্ডা, ঠান্ডারও শাস্তি আছে তাই না? তো এই দুই রকম জাহান্নামের নিঃশ্বাস নেওয়ার ফলে তা আমাদের শীত গ্রীষ্ম হয়। ইস্তাকাতি নার এলা রব্বিহা ওয়া কালাত আকালা বাদি বাদান ফাজআলা লাহা নাফাসাইন, মানে আমার এক অপরকে যেন খেয়ে ফেলছে, এত মানে এ হচ্ছে আর কি, মানে বাস যেমন একটা জায়গায় বন্ধ থাকে, আবদ্ধ থাকে, আমাদের নিচে যে লাভা আছে আগুন জ্বলছে তাই না, কখনো কখনো কি হয় বের হয়। তো আমার আমার তো এ হচ্ছে না, মানে একে অপরকে খেয়ে ফেলছে, তো ঠিক আছে দুটো নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করে দেওয়া হলো। যখন জাহান্নাম নিঃশ্বাস নেয়, গরমের জাহান্নাম নিঃশ্বাস নিলে কি হয়? গ্রীষ্ম হয়। আর শীতের জাহান্নাম জামহারির যখন নিঃশ্বাস নেয় তখন কি হয়? শীত হয়। এবারে অনেকে বলবে হ্যাঁ মাঝখানে কোথা থেকে জাহান্নাম কোথায় আছে, কিভাবে আসে এখানে, মাঝখানে তো অনেক গরম, তারপরে বলবে কোথাও গ্রীষ্ম কোথাও শীত, হ্যাঁ বলবে যে শীতের সময় দেখা যায় অনেক জায়গায় গ্রীষ্ম আছে আর গ্রীষ্মের সময় দেখা যায় অনেক জায়গায় শীত আছে। এ বিভিন্ন ধরনের এক এক এলাকা অনুযায়ী সেটা হয়ে থাকে, এমনকি গ্রীষ্মকালেও বরফ থাকে এক এক কোনো কোনো দেশে, তো সেখানে কম থাকে, গ্রীষ্মকালে কম থাকে, কিন্তু শীতকালে কি হয় বেড়ে যায় যখন জাহান্নামের নিঃশ্বাস আসে। আমরা বিশ্বাস করি জাহান্নামের নিঃশ্বাসের ফলে কি হয়? শীত আর গ্রীষ্ম দুটো হয়। বেশ, এবারে এই যে শীতের সময় যে জিনিসগুলো আমাদের বেশি হবে সেটা হচ্ছে ঠান্ডা লাগবে, আর সেই ঠান্ডার সময়ে উজু গোসল খুব কঠিন হয়ে যায় তাই না, উজু গোসল কঠিন হয়ে যায়। তো এই উজু গোসল করতে নামাজ পড়তে হবে, আর গোসল না করে নামাজ হবে না, বিশেষ করে মাজরার লোক প্রচুর ঠান্ডা লাগে। তো কি করবো হুজুর, গোসল করার জন্য উজু করার জন্য যদি কষ্ট হয় পানি ব্যবহার করতে, তাহলে কি করা যায়? পানি গরম করা যাবে না? যাবে না, পানি গরম, অনেকে মনে করে পানি গরম করা যাবে না এমনি উজু করতে, না পানি গরম করে আপনি উজু করবেন, গোসল করবেন, কোনো সমস্যা নেই। আর উজু করবেন তো একেবারে পুরো উজু করবেন, তিনবার করে ধুতে হয়, তিনবার করে ধোবেন, ভালো করে ধুতে হয়, ভালো করে ধোবেন, এ নয় যে খানি ওই পানি ছুঁয়ে নেওয়ার মতো, না আপনাকে পরিপূর্ণ যেভাবে আপনি গ্রীষ্মে উজু করেন সেইভাবে শীতে উজু করতে হবে। যদি আপনাকে পানি গরম করে নিতে হয় তো পানি গরম করে নেওয়া যেতে পারে। তো হাদিসে আছে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখেছিলেন এবং তিনি স্বপ্নে বলেছেন, হে মোহাম্মদ তুমি কি জানো সর্বোচ্চ ফেরেশতা সভা কি বিষয়ে বাদানুবাদ করে? আমি বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বললাম, হ্যাঁ, কাফফারা, পাপের প্রায়শ্চিত্ত মর্যাদা সমূহের ব্যাপারে। কাফফারা হলো নামাজ আদায়ের পর মসজিদে অবস্থান করা, মানে এক নামাজ মাগরিবের নামাজ পড়লেন, এশার নামাজ পড়ে বাড়ি যাব, এই যে অপেক্ষা। জামাতের উদ্দেশ্যে পায়ে হেঁটে যাওয়া এবং কষ্টের সময় পূর্ণরূপে উজু করা। আপনার উজু করতে কষ্ট হচ্ছে, আপনি পূর্ণরূপে উজু করবেন, এ হলো। আর অন্য একটা হাদিসে আছে, ইসবাগুল উযু আলাল মাকারিহ ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইন্তিজারুস সালাতি বাদা সালাত ফাযালিকুমুর রিবাত। আমি কি তোমাদেরকে এমন কাজ বলে দেবো না যার দ্বারা আল্লাহ তাআলা পাপসমূহকে নিশ্চিহ্ন করে দেন এবং মর্যাদা বর্ধন করেন? সাহাবাগণ বললেন, অবশ্যই বলুন হে আল্লাহর রাসূল। তিনি বললেন, কষ্টের সময় যখন উজু করতে কষ্ট লাগে সেই সময় পূর্ণরূপে উজু করা, মসজিদের দিকে বেশি বেশি পদক্ষেপ করা, মানে মসজিদ আসা যাওয়া করা, তাই না? এমনকি চাস্তের নামাজ পড়ার জন্য মসজিদে আসা উত্তম বা আসা যায়। এক নামাজের পর দ্বিতীয় নামাজের অপেক্ষা করা, সুতরাং এই হল নেকি ও স্বভাবে সীমান্ত পাহারা দেওয়ার মতো। যদি আপনার এই কাজগুলো হয় তো সীমান্ত পাহারা মানে শত্রু দেশের সীমান্ত পাহারা দেওয়ার মতো। আল্লাহ আকবার। মোট কথা, ঠান্ডার সময়ে উজু করাতে আপনার কষ্ট লাগে আর সেই সময় আপনাকে পরিপূর্ণ উজু করতে হবে। এখানে কিছু লোক আছে যারা পরিপূর্ণ উজু করে না, মনে করুন একবার হাতটা ধোয় এরকম করে ধুলো নিয়ে শেষকালে একবার বলিয়ে নিল, হ্যাঁ বাসানন্দা। যদি আপনার বাড়ি থেকে ঢাকা যেতে হয় তো মাঝখানে কোন শহর পড়ে? হ্যাঁ, কোন একটা বড় শহর বলেন না যেটা পরে স্টেশন, মনে করুন ফরিদপুর পরে। আপনি যদি আপনাকে বলা হয় ভাই বাদশানন্দা তোমাকে তিনবার ঢাকা যেতে হবে, তিনবার ঢাকা গেলে তোমাকে এত টাকা দেবো, তো আপনি দুবার গেলেন ফরিদপুর পর্যন্ত ঘুরে এলেন, নিয়ে শেষবারে ঢাকা গেলেন, নিয়ে এসে বলেন আমি তিনবার ঢাকা গেছি, বলা হবে তিনবার ঢাকা হলো না? তিনবার ঢাকা যাওয়া হলো না, তো আপনাকে বলা হলো তিনবার ধুতে হবে। তো তিনবার ধুতে হবে এরকম করে খানিকটা ধুয়ে নিলেন, নিয়ে শেষকালে এইভাবে পানি বুলিয়ে নিলেন, নিয়ে বললেন আমার তিনবার ধোয়া হয়েছে, হলো নাকি? তাহলে পরিপূর্ণ হলো না। অনেকে দেখবেন হাত ধোয় তো মনে করে আগে তো এই পর্যন্ত ধুয়েছি, এটা আর ধোয় না, ধোয়ার সময়ে খালি এই দিকটা ধোয় আর এই দিকটা ছেড়ে দেয়। যখন হাত ধুতে হবে, মানে এই তো কবজি পর্যন্ত ধুলেন প্রথমে, যখন হাতটা ধুতে হবে তখন পুরোটা ধুতে হবে নাকি এখানটা তো ধোয়া হয়েছে এখানে না ধুলে চলবে? পুরোটাই ধুতে হবে। এইভাবে পরিপূর্ণ রূপে উজু আপনাকে করতে হবে। অনেকে প্রশ্ন করছেন, হুজুর নাকে পানি নিলে আমার সর্দি লাগে, নাকে পানি নিলেও সর্দি লাগে, আমাকে অবাক লাগছে। যাই হোক, যদি এরকম হয়, যদি আপনি পানি স্পর্শ করতেই না পারেন, পানি স্পর্শ করলেই আপনার অ্যালার্জি আছে যে আপনার সর্দি লাগে, সেটা আলাদা কথা। পানিতে ব্যবহার করতে পারেন না, অসুস্থ হয়ে যান, পানি পেলেন না, পানি নেই, তো সেই ক্ষেত্রে কিসের ব্যবস্থা আছে, সে ব্যবস্থা আলাদা আছে। বেশ, অনেকে এই মানে গোসল থেকে বাঁচার জন্য অনেকে বলে যে আমাদের এই সময়ে না পা খাওয়া ঠিক না, কারণ গোসল করার ব্যবস্থা নেই। তো গোসল করার ব্যবস্থা না থাকলে বা পানি স্পর্শ করার ক্ষমতা না থাকলে কি না পা খাওয়া যাবে না? যেটা ইচ্ছা করে না পা খাওয়া যায়, করা যাবে না যাবে না? যাবে। আপনার যেটা চাহিদা, আপনার স্বামী স্ত্রী যেটা আপনার চাহিদা সেটা আপনারা করতে পারবেন, যাতে গোসল করার ব্যবস্থা থাক আর না থাক। তো সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা কি? তাহলে বিকল্প ব্যবস্থা হচ্ছে তায়াম্মুম। তাই পানি ব্যবহার করতে পারছেন না, ব্যবহার করলে কষ্ট হয় বা কি হয় আপনার কি বলে পানি নেই, তো সেই ক্ষেত্রে তায়াম্মুম করতে। হ্যাঁ, তায়াম্মুম কিভাবে করতে হবে দেখান, তায়াম্মুম কিভাবে করতে হবে? বসেন, বসে দেখেন, আপনি মাটিতে হাত মেরে দেখেন কিভাবে, ওই দিকে ক্যামেরার দিকে তাকিয়ে বলেন, প্রথমে তায়াম্মুমের নিয়ত করে বিসমিল্লাহ বলে ফুঁ দিয়ে না, প্রথমে নিয়ত করে বিসমিল্লাহ বলে হাত মারেন। হ্যাঁ, তারপর ধুলোবালি যদি অতিরিক্ত ধুলোবালি থাকে উড়িয়ে দেবেন, তারপরে মুখটা মাসা করতে হবে। মুখটা মাসা করার পর বাম হাত দিয়ে ডান হাতের কবজি পর্যন্ত আগে মাসা করবেন। উপরটা না এসেছে, এটা না এটা, এটা তো এটা দরকার নেই, খালি উপরটা, শুধু উপরটা, তাই না? আর এটা দিয়ে বাম হাতটা দিয়ে ডান হাতটা, ঠিক আছে? হ্যাঁ, আমাকে দেখেন, এই যে প্রথমে নিয়ত করে বিসমিল্লাহ বলে মাটিতে মারলেন, দিয়ে তারপরে অতিরিক্ত ধুলোবালি যে আছে ফুঁক দিয়ে বা এইভাবে ঝেড়ে আপনি সরিয়ে দিলেন, দিয়ে মাথা মুখটা মাসা করবেন এইভাবে, দিয়ে বাম হাত দিয়ে ডান হাতের কবজি পর্যন্ত এইভাবে, আর তারপরে একবার, তারপরে ডান হাত দিয়ে বাম হাতের কবজি পর্যন্ত একবার, আপনার তায়াম্মুম হয়ে গেল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, যে দোয়া পড়তে হয় আপনি দোয়া পড়ে নিলেন, আপনার তায়াম্মুম হয়ে গেল। এরপর দ্বিতীয়, হ্যাঁ, আপনার মাটি, মাটির ব্যাপারটা বলবেন, মাটি আছে কিনা, আমরা শহরে বাস করি, কোথা মাটি পাবো, মাটি নিয়ে আসবেন কোথা থেকে তুলে। যেমন আমাদের হাসপাতালে কি আছে, প্যাকেট করা মাটি আছে, তাই না? সেখানে প্যাকেট করা ধুলো পাওয়া যায়, আপনিও সেরকম ব্যবস্থা করে রাখবেন, বাইচান্স কখন দরকার পড়ে কোথায় দৌড়ে বেড়াবেন, তো আপনি মাটির ব্যবস্থা বাসাই করে রাখবেন। দু নম্বর হচ্ছে মোজার উপরে মাসাহ করা। হ্যাঁ, মোজার উপরে মাসাহ করা কে দেখাবে? মোজার উপরে কিভাবে মাসাহ করতে হয় বলেন, বলেন। মোজার উপরে মাসাহ করতে হবে, হ্যাঁ হ্যাঁ, দেখান প্রথমে, হ্যাঁ সব হয়ে গেছে, খালি মাসাটা দেখান। পা ধোয়ার, পা ধোয়ার বদলে মোজার উপরে মাসাহ করবেন, কোন মোজার উপরে মাসাহ হবে, কাপড়ের হোক চামড়ার হোক, এই অবশ্যই এই ব্যাপারে, মাসার ব্যাপারে একটা দিন গোটাই বলবো। তো ওখানে মাসা করতে হবে যেটা পবিত্র অবস্থায় পড়া হয়েছে, উজু অবস্থায় পড়া হয়েছে, আপনি উজু অবস্থায় আগে পড়েছেন তারপরে মাসা করে দেখান, মানে আপনার সব ধোয়া হয়ে গেল, খালি পাটা ধোয়ার বদলে হ্যাঁ হ্যাঁ ঠিক হলো। হ্যাঁ, কান যেমন মাসা করেন, আগে এইরকম করেন তারপর এরকম করেন, নাকি দুটো একসাথে করেন? দুটো একসাথে, দুটো পা একসাথে কেন হবে না? দুটো পায়ে মাসাজ করতে হলে এইভাবে একসাথে করেন দুটো পা, তাহলে বোঝা গেল যে দুটো হাত দিয়ে দুটো পায়ের উপরে একসাথে মাসাজ করতে হবে, বুঝতে পারলেন? আর পায়ের উপরটা তলাটে না, খালি উপরটা মাসাজ করতে হবে, ঠিক আছে? তাহলে আর একবার, আর একবার দেখেন কিভাবে মাসাজ করতে হবে, সঠিক মাসাজ কিভাবে করতে হবে, দুটো যেমন কান মাসা করা হয় একসাথে, তেমনি একসাথে পা মাসা। এখন সমস্যা হলো যদি পায়ে জুতো থাকে আর পা রাখার জায়গা না থাকে, তাহলে একটা জুতো খুলে দুটো জুতো খুলে তো হবে না, তাহলে তখন একটা করে করবেন, সমস্যা নেই, বুঝতে পেরেছেন? তাহলে মাসা হয়ে গেল। এখন আর একটা মশলা হচ্ছে যে বৃষ্টি যদি হয়, শীত খুব বেশি হয়, বরফ পড়ে, তাহলে নামাজ জমা করে পড়া যাবে, জোহর আসরকে একসাথে, মাগরে বেশাকে একসাথে, এটা কি জন্য? জামাত যাতে ছুটে না যায় তার জন্য। কোথায় পড়া হবে? বাড়িতে না, মসজিদে, জামাত যাতে ছুটে না যায়, তাই এই জন্য জামাতটা ধরে রাখার জন্য আপনি জোহর আসর একসঙ্গে জামাতে পড়ে চলে গেলেন। আর কসর করা হবে নাকি? না, এটা কসর এখানে না। তো বৃষ্টির জন্য আপনি জমা করবেন মাগরে বেশা একসাথে, তো মাগরে পর জমা করলাম, তারপরে বৃষ্টি বন্ধ হয়ে গেল, তাহলে কি হবে? হয়ে গেছে নামাজ, এই ব্যাপারে আপনার অনুমতি আছে, সুতরাং আপনার নামাজ হয়ে গেছে, এতে সমস্যা নেই। বেশ, এখন বোঝা গেল যে বাড়িতে মহিলারা জমা করতে পারবে বৃষ্টির জন্য, ঠান্ডার জন্য না। জামাটা কিসের জন্য? জামাটা কিসের জন্য? জামাতের জন্য, মোট কথা জামাতটা যেন ছুটে না যায়, জামাতের জন্য। তো তারা জমা করে পড়ে নেবে। আর কোন জামাত জমা করে পড়তে পারবে? যে মাঝে মাঝে দ্বিতীয় জামাত তৃতীয় জামাত আছে, এরা পারবে নাকি? না, প্রথম জামাত যেটা আসল জামাত ইমাম সাহেবের সাথে হয় সেইটা, হ্যাঁ, আজান, আজান হবে একটা, আসরের আজান হবে না, জোহরের আজান হলো, আর দুই একামত দিয়ে দুটো নামাজ পড়ে নেওয়া হলো, ঠিক আছে? শুনো তো পড়তে পারবে, আসরের আজান হবে না মসজিদে। তেমনি মাগরিবের আজান হলো, মাগরিবের সাথে এশাটা পড়ে নেবেন, হ্যাঁ, তার কিন্তু আর এশার আজান আর হবে না, বুঝতে পেরেছেন? ঠিক, যাই হোক যাই হোক, যারা মানে তার মানে, এখানে আপনারা রয়েছেন, এখানে জানেন আপনারা, এখানে জমা হয় আর কিভাবে হয় সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, সেটাই আমি বলে রাখছি আর কি। ব্যাস, বাড়িতে জমা কখন হয়? বাড়িতেও কোনো ব্যক্তি জমা করতে পারবে, যে অসুস্থ বারে বারে উজু করতে গোসল করতে সমস্যা আছে সে বাড়িতে জমা করতে পারবে। মহিলা যেমন, মহিলা যাদের এ ঝরছে কি বলে ওই যে অতিরিক্ত যে স্রাব ঝরছে, সে ব্যক্তি বেচারা বারবার উজু করতে পারবে না, তো সে দুটো নামাজকে এইভাবেই জমা করতে পারবে। একজনের পেশাব ঝরে, পেশাব সবসময় পেশাব ঝরছে বা সবসময় হাওয়া খারিজ হয়, সে বেচারি বারবার উজু করতে পারবে না, সে দুটো নামাজকে একসঙ্গে জমা করে পড়তে পারে, এতে সমস্যা নেই। বেশ, আরেকটা মশলা হচ্ছে আমাদের শীতের সময়ে বেশি আমরা চা কাপড় চোপড় গায়ে দিয়ে নামাজ পড়ি। তো এখানে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা বলছেন, নাহা আনিস সাদলি ফিস সালাহ ওয়া আন ইউগাত্তিয়ার রাজুলু ফাহ। দুটো জিনিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, একটা হচ্ছে সাদল আর দ্বিতীয় হচ্ছে মুখ ঢেকে নামাজ পড়া। এই জন্য সাহাবায়ে কেরাম কখনো কখনো বা সালাফগণ কখনো কখনো কাউকে মুখ ঢেকে নামাজ পড়তে দেখলে কাপড়টাকে খুলে দিতেন, টেনে ছিঁড়ে মানে সরিয়ে দিতেন। তো প্রথমত আমরা জানবো সাদল কাকে বলে, সাদল কাকে বলে সেটা আমরা জানবো। আমাদের সাধারণত শীতকালে চাদর বা শাল গায়ে দিয়ে, কাশ্মীরি শাল গায়ে দিয়ে বেশ একদম নামাজ পড়ে, কাশ্মীরি শাল গায়ে দিয়ে নামাজ পড়ে। কিভাবে কাশ্মীরি শাল গায়ে দেয়? এই যে এইভাবে সাধারণত নামাজ পড়ে, আর বড় আরো বড় শাল হয়। এবারে হাতটা সাদল বলছে একটা মানে যে ইস্তিমার কি বলে দুই চাদরের দুই বা শালের দুই দিকটা কি করে এইভাবে না রেখে এইভাবে সব কি করে দেওয়া হয়, দুটো ট্যাপকে দুটো প্রান্তকে এইভাবে ঝুলিয়ে দেওয়া হয়, বলা হয় এটা ইহুদিদের অভ্যেস। এই জন্য এইভাবে সাদল করা, সাদল বুঝতে পারলেন, চাদরের দুই দিক বা শালের দুই দিকটা কি করা, নিচে ছেড়ে রাখা, এটাকে বলা হয় সাদল। এরকম করে নামাজ পড়া নিষেধ আছে। আর দু নম্বর হচ্ছে মুখ ঢেকে। দেখেন মুখ ঢেকে নামাজ কিভাবে হয়, মুখ ঢাকা। অনেক সময় শীতের জন্য লোকে এইভাবে মুখ ঢেকে নামাজ পড়ে, হ্যাঁ এইভাবে। আর দ্বিতীয় হচ্ছে ওই যে কি বলো ওটাকে মাফলার, মাফলার মাথায় বেঁধেও এইভাবে মুখ ঢেকে নামাজ পড়ে। দুই ভাবেই মুখ ঢাকা চলবে না, মুখ খুলে, মুখ খুলে নামাজ পড়েন, মুখ খুলে, হ্যাঁ এইভাবে মুখ খুলে রাখতে হবে। হুজুর খুব ঠান্ডা, সাংঘাতিক ঠান্ডা, মুখে হাওয়া লাগে তখন, হ্যাঁ সেটা আলাদা কথা। আপনার হু হু করে হাওয়া আসছে সেই সময় আপনি নাকটা খুলে রাখেন, আপনাকে বেশি ঠান্ডা লাগবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি ঢাকতে পারেন, যখন একবারে আপনি পারবেন না তখন আপনি মুখটা ঢেকে আপনি নামাজ পড়তে পারবেন। বেশ, আরেকটা আছে ইস্তিমালুস সাম্মা। ইস্তিমালুস সাম্মা হচ্ছে যে আপনার এই গায়ের এই কাপড়টাকে এমন ভাবে বাঁধা যে আপনার হাতই বের করা যাবে না একবারে, এমন আপনাদের ছোট হচ্ছে এটা, আরো লম্বা কাপড় হতে হবে তারপরে বোঝা যাবে, একবারে এমন করে জড়িয়ে নেওয়া যে হাতও বের হবে না। এতে তো উল্টে যাওয়ার সমস্যা আছে, সেজদা করতে গিয়ে উল্টে যাওয়ার সমস্যা, এরকমও করা যাবে না শীতের জন্য। একবারে জড়সড় হয়ে, যেমন অনেকে কম্বল মুড়ি দিয়ে কি হয়, কম্বল মুড়ি দিয়ে নিজেকে একবারে জড়িয়ে নেয়, এটা ঠিক না, এটা জায়েজ না। অনেকে ইস্তিমালুস সাম্মা মানে শাড়ি পরা হারাম বলেছে, না এখানে শাড়ি পরা হারামের কথা নেই, আর শাড়ি পরা ওইভাবে হয় না যেভাবে হাত গুটিয়ে, হাত তো শাড়িতে হাত বেরিয়ে থাকে তাই না, সুতরাং ওটা না। মোট কথা হলো যে সাদল কাকে বলে বুঝলেন, সাদল হচ্ছে যে শালের এইভাবে লটকে রাখা। এখন আপনি বলবেন হুজুর আপনারও তো আপনার নামাজ পড়ছেন, এতে সাদল হচ্ছে তাই না, আমরা যখন নামাজ পড়ি আমরা তো নামাজ পড়ি এইভাবেই তাই না, রুমালে দুটো ছেড়ে এইভাবে ঝুলিয়ে রেখে, এটা তো সাদল, সাদল মানে ঝুলিয়ে রাখা ছেড়ে দেওয়া। তাহলে আপনারা যে নামাজ পড়ছেন এটাও নিষেধ, প্রশ্ন আসতেই পারে। আপনি বললেন শাল, শাল গায়ে দিয়ে এভাবে ঝুলিয়ে রাখা যাবে না, তো আপনারা নামাজ পড়ছেন এটাও না জায়েজ, কিন্তু না এটা আমাদের শাল নয়, এটা হচ্ছে মাথার সৌন্দর্য, মাথার রুমাল, এই জন্য এটা ঝুলিয়ে রাখলে ওই পর্যায়ে পড়ে যেটা নিষেধ আছে হাদিসে। ইহুদিদের ইহুদিরা যেটা করে সেটা শাল, সেটা কাঁধে থাকে, কাঁধে থাকে, আর সেই কাঁধে থাকা শালটা এইভাবে ঝুলিয়ে রাখলে পরে ওটাকে সাদল বলা হয়, এটা সাদলের মধ্যে পড়ে না, এই জন্য এর মানে কি সতর্ক করা জরুরি ছিল। যাই হোক, তাহলে বুঝতে পাচ্ছেন সাদল বুঝলেন। আর এবারে আর একটা মশলা, সেটা হচ্ছে শীতের সময় হয় আপনার এটাকে কি বলে হাত হাত মোজা, হাত মোজা পরা, আর কি বলে হাত মোজাকে গ্লোভস বলে, আর কি বলে দস্তানা, দস্তানা বলে। তো দস্তানা পরে নামাজ পড়া যাবে না, যাবে না, কোনো সমস্যা নেই শীতের জন্য। আপনি দস্তানা পরে নামাজ পড়তে পারবেন। হ্যাঁ, কোন কোন মসজিদে এই শীতের সময়ে গরমের ব্যবস্থা করা হয়, আর গরমের ব্যবস্থার জন্য এসি আছে, কোন কোন জায়গাতে সামনে হিটার রাখে। আমাদের দেশেও হিটার আছে, তো হিটার রেখে, সামনে হিটার রেখে, সামনে আগুন রেখে নামাজ পড়া জায়েজ না না জায়েজ? ওলামা বলছেন, ওলামারা বলছেন যে সামনে, এখানে দেখেন ধোঁয়ো, এখানে এই যে মসজিদকে সুগন্ধিত করার জন্য এখানে ধোঁয়ো দেওয়া হয়, তো নামাজ চলাকালে যেন আগুন না জ্বলে, নামাজ চলাকালে যেন আগুন না থাকে, এতে ধোঁয়াটা আগে দিয়ে দেন, নিভিয়ে দেন, ঠিক আছে? নামাজ চলাকালে সামনে ধোঁয়ো উঠছে, আর সেই ধোঁয়ো বা হিটার একদম সামনে রেখে নামাজ পড়া হচ্ছে মাকরুহ, ঠিক না। কেন না? অগ্নি পূজকরা, তারা অগ্নি পূজা করে, তাদের মতো হওয়া মুসলমানদের উচিত না, ঠিক না, বুঝতে পারলেন? আর কি বলে, এমন আরেকটা কথা, সেটা হচ্ছে, আরেকটা যুক্তি হচ্ছে আগুনকে সামনে রেখে নামাজ পড়া, সেটা হচ্ছে যে আগুন তো খাতরা আছে, অনেক সময় মানুষের মনে ভয় কাজ করবে নামাজ পড়তে পড়তে, তো সেই ক্ষেত্রে তার মনোযোগ চুরি হবে। কোন কোন ক্ষেত্রে যে একেবারে ডাইরেক্ট সামনে পড়বে তাকে বেশি তাপ লাগবে, তার অস্বস্তির কারণও হতে পারে, এই জন্য সামনে আগুন রেখে নামাজ পড়তে ওলামারা নিষেধ করেছেন। আর একটা কথা বলি, যে আগুন রেখে অনেকে বাড়িতে জেলে রাখে, অনেকে বাড়িতে আগুন জ্বালিয়ে বা হিটার জ্বালিয়ে ঘুমায়, আর আপনারা নিশ্চয়ই জানেন যে আগুন অক্সিজেন পুড়িয়ে দেয়, তাই না? তো অক্সিজেন পুড়িয়ে দিলে বহু জায়গায় দুর্ঘটনার কথা আপনারা শুনেছেন, আগুন জ্বালা থাকলে পরে অক্সিজেন শেষ হয়ে যায়, আর দরজা জানলা সব বন্ধ, শেষকালে মানুষও শেষ হয়ে যায়, মানুষ মারা যায়। হ্যাঁ, তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে রেখে শুতে নিষেধ করেছেন, ঘুমাতে নিষেধ করেছেন, আগুন নিভিয়ে বা তোমার বাতি নিভিয়ে, তখন তার এই বাতি ছিল না, তখন কি বাতি ছিল, ওই যে তেলের বাতি, তেল বাতি, তো তেলের বাতিতে হয় এরকম হতে পারে, আর না তেলের বাতিতে আর একটা সর্বনাশ আছে, সেটা কি, পড়ে গেলে আপনার মশারিতে, আমাদের দেশে যেমন মশারিতে আগুন লাগে, তাই না, বাতিতে মশারিতে আগুন লাগে, এই জন্য বলে ওই যে কি বলে না, কে মেরা মাকা জল গিয়া হ্যায় ঘর কে চেরা আগুন সে, মানে আমার ঘরের বাতিতেই আমার ঘর জ্বলে গেল। হ্যাঁ, যেমন যারা বলে থাকেন যে আমার নিজের ঘরের আপনজনই আমাকে কি করলো, অপমানিত করলো, আমার সর্বনাশ করলো, সেরকম নিজের ঘরের বাতিতেই ঘর জ্বলে যায়, মশারি থেকে আগুন, তারপর বিশাল আগুন হয়ে যায়। তো ঘরের বাতিতে আগুন লাগে কি করে, আপনি খেয়াল করেন না, ঘুমের ঘরে আপনার পাশে বাতি জ্বলছে আর মশারিটাকে দিলেন ঠেলে, যে মশারিটা গিয়ে বাতিতে লাগলো, যে কেরোসিনের বা ল্যাম্প যাকে, সাধারণত ল্যাম্পের উপরটা কি থাকে, খোলা থাকে, বা হ্যারিকেন তো মাথা থাকে, তাই না, ল্যাম্প যেটা সেটা খোলা থাকে, মশারিটা গিয়ে পড়লো, বাস আগুন ধরে গেল। তো এই জন্য খবরদার এইরকম বাতি জ্বালি। আর একটা, যেটা তেলের বাতি হয়, অনেক সময় ইঁদুর এসে তেল খেতে আসে, অনেক সময় ইঁদুর আসে তেল খেতে, তো তেল খেতে এসে ও বাতিটাকে নিয়েই পালাতে চায় নিজের গর্তে, ওর হুঁশ নেই যে বাতিটার ওই দিকে কি জ্বলছে, আগুন জ্বলছে, যেটা সর্বনাশ। ও টেনে টেনে যখন নিয়ে যায়, আগুনটা যেদিকে যায়, যেখানে যেটা পায়, আগুন আপনি ধরে যায়, বুঝতে পারছেন? এই হিকমতের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আগুন জ্বালিয়ে রেখে ঘুমাবে না। আশা করি বুঝতে পেরেছেন। এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটা হাদিসে আছে, হাযিহি নার ইন্নামা হিয়া আদুউল লাকুম ফায়দা নিমতুম ফা আতফিউহা আনকুম, এই আগুন তোমাদের দুশ্মন, যেমন আমাদের দোস্ত, আমাদের খানা পাকানো, আমাদের সব আগুনের মধ্যে হচ্ছে, তাই না? কিন্তু এই হচ্ছে আবার দুশ্মন, যেমন পানি, পানি হচ্ছে আমাদের জীবন, পানি হচ্ছে আমাদের মরণ। লা তাতরুকুন নার ফি বুয়ুতিকুম হিনা তানামুন, যখন তোমরা ঘুমাবে তখন খবরদার আগুন জ্বালা অবস্থায় রেখো না। আমাদের পাড়া গ্রামে যারা গরু পালে, ছাগল পালে, তাদের মশা তাড়াবার জন্য কি করে, ওইভাবে ওই কি বলে আপনার ওই খড়ের যে এগুলো হয়, জানি না কি বলে না পাড়া, ওইগুলো দিয়ে ধোঁয়ো জ্বালিয়ে তারপরে ঘুমিয়ে যায়, তার সাকসেস খেলে দেখায় হঠাৎ করে দপ করে জ্বলে উঠেছে, আর আপনার গরুর বাথান গোয়াল যাকে যা বলা হয় তার সহ গরু মরে বসে আছে। তো খবরদার আগুন ছেড়ে, আর দুশ্মনকে ছেড়ে আপনি ঘুমাবেন না শীতের সময়। শীত হচ্ছে মমিনের জন্য একটা গানিমত। গানিমত কাকে বলে? হাদিসে বলা হয়েছে যে গানিমাতুন বারিদা সৌম ফি শীতাই আল গানিমাতুল বারিদা, বিশেষ করে রোজা শীতকালে ঠান্ডা গানিমত। গানিমত কাকে বলে? গানিমাত হচ্ছে যুদ্ধ জয়ে যে যুদ্ধলব্ধ সম্পত্তি, যুদ্ধে যে সম্পত্তি লাভ হয় সেটা হচ্ছে গানিমাত। তো এই গানিমাত মানে বিনা বিনা কষ্টে যে সম্পদ লাভ হবে সেটা হচ্ছে শীতকালের রোজা। কেন? শীতকালের রোজা যেহেতু শীতকালে দিন ছোট হয়, দিন ছোট হয়, শীতকালে পিয়াস লাগে না, শীতকালে খিদে কম লাগে, এই জন্য শীতকালে রোজা হচ্ছে আপনার জন্য গানিমাত। সুতরাং আরেকটা হাদিসে আছে, আর শীতা ও রবি উল মোমেন, শীত হচ্ছে মোমেনের বসন্তকাল। কেন না? তার দিন ছোট হয় ফলে রোজা রাখে, আর রাত লম্বা হয় ফলে তাহাজ্জুদ পড়ে, ঘুমায় না। ঘুমানোর জন্য কথা হচ্ছে না, এখানে ইবাদত করা হচ্ছে। দিন ছোট হয় তাই রোজা রাখে, এবং রাত ছোট হয় বলে তাহাজ্জুদ পড়ে। অনেকে রাত সংক্ষিপ্ত বলে তাহাজ্জুদ পড়তে পারে না। যেমন এই দেখেন অবস্থা শুরু কেমন, মানে সারাদিন খেটে খুটে রাত ছোট হয়ে গেল, সেখানে আর তাহাজ্জুদ পড়ার সময় কোথায়? কোন রকম ফজরের নামাজটা হয় কিনা? অতএব রাত যখন লম্বা হবে আর সকাল সকাল যখন শোবেন তখন আপনার ঘুম দেখবেন এক ঘন্টা আগে দু ঘন্টা আগে কি হয়ে গেছে, ফজরের আগে কি হয়ে যায়, চেতন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে উঠে সে তাহাজ্জুদ পড়তে পারবে। এই জন্য একে বলা হয়েছে রবি উল মোমেন, মোমেনের বসন্তকাল। কিন্তু হাদিসটা সহি না, হাদিসটা সনদের দুর্বলতা আছে, হাদিসটা সহি না। কিন্তু এরই মানে সালাফে সালেহীন কর্তৃক বর্ণনা হয়েছে, এই হাদিসটার মানে বর্ণনা হয়েছে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আর শীতা ও গানিমাতুল আবিদিন, শীত হচ্ছে আবেদ মানুষদের কি গানিমত। ইবনে মাসুদ বলেছেন, মারহাবান বিশ্বেতা তাতানাজ্জালু ফিহিল বারাকা, উনি বলেছেন যে শীতার জন্য আমাদের স্বাগতম, তার কারণ তাতে বরকত অবতীর্ণ হয়। ইয়াতুলু ফিহিল লাইলু লিল কিয়াম, যে কিয়ামের জন্য রাত লম্বা হয়। ওয়া ইয়াকসুরু ফিহিন নাহারু লিস সিয়াম, আর রোজার জন্য সিয়ামের জন্য দিন ছোট হয়। হাসান বাসরি বলেছেন, নেমা জামানুল মুমিনা শীতা, মুমিনের জন্য শীত হচ্ছে, শীতকাল হচ্ছে খুব সুন্দর একটা সময়। লাইলুহু তাওয়িলুন ইয়াকুমুহু, যার রাত লম্বা হয় ফলে সে কিয়াম করতে পারে। ওয়া নাহারুহু কাসীরুন ইয়াসুমুহু, আর তার দিন ছোট হয় ফলে সে রোজা রাখে। অতএব আমরা যারা মোমেন মানুষ তাদের উচিত যে আমরা এই শীতকালটাকে যেন কি মনে করি, আমাদের বসন্তকাল মনে করি। যেটা হাদিসটা জয়ীফ আছে, বসন্তকাল মনে না করলেও সুযোগ, সুবর্ণ সুযোগ মনে করি, গানিমত মনে করি, যে এই ইবাদতের জন্য, এই রোজা রাখার জন্য, বিশাল রোজার বিশাল স্বভাব আছে, তো রোজা রাখার জন্য এই দিনগুলোকে গ্রহণ করে, বিশেষ করে যাদের কাজা রোজা আছে, যে সমস্ত মহিলাদের কাজা রোজা আছে তাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ। যদিও কাজা রোজা পিছিয়ে দেওয়া ঠিক না, কিন্তু যারা একান্তই কষ্টবোধ করেন, রোগী যারা, তাদের জন্য শীতকাল খুবই সুন্দর, এবং রোজা রাখার জন্য বিশেষ করে। আর রাতে নামাজ পড়ার জন্য, যেহেতু রাতে ঘুম আসে না, অনেকে রাতে ঘুম আসে না, বিছানায় উল্টা পাল্টা করে, না জিকির পড়ে আর নামাজ পড়ে, ঘুম আসছে না, ঘুম আনার ওষুধ আছে তাই না? ঘুম আনার জন্য লোকে ট্যাবলেট খায় দিয়ে ঘুমায়। আপনি জানেন ঘুম না এলে পরে আপনি সাধারণত টেনশনে ঘুম আসে না, বা দুশ্চিন্তায় ঘুম আসে না, বা যৌন চিন্তায় ঘুম আসে না, যৌন ক্ষুধায় ঘুম আসে না, শরীরের গরম থাকে ঘুম আসে না, বিভিন্ন কারণ আছে। যদি আপনি এইসবগুলোকে মানে উল্লঙ্ঘন করতে পারেন, উল্লঙ্ঘন করে যদি আল্লাহর শরণাপন্ন হন, আপনার ঘুম আসবে। যে শয়তান আপনাকে ঘুমুতে দিচ্ছে না, এইসব কারণগুলোর মাঝে শয়তান এসে আপনাকে ঘুমুতে দিচ্ছে না, তার কারণ একে রাত জাগাবো, ফজরের নামাজটাও নষ্ট করাবো, যাতে করে ফজরের নামাজটা এ না পড়তে পারে, ঠিক ফজরের আগে ঘুমটা আসবে, তাই না? এখন আপনি নিয়ে ওই মোবাইল নিয়ে আর নেট নিয়ে খুটু খুটু খুটু খুটু করতে থাকেন, ঘুম আসবে না, ঠিক ফজরের আগে ঘুমিয়ে যাবেন, ইনশাআল্লাহ নামাজ, আল্লাহ মুস্তাহা, আপনার ফজরের নামাজ। শয়তান চাইবে ঘুম না আসুক। এবার শয়তানের সাথে জিহাদ করতে হবে। কিভাবে জিহাদ করবেন? অনেকে বলে হুজুর ঘুম আসে না, আপনি এক কাজ করেন, আপনি তসবি পড়তে লাগেন, তসবি পড়তে লাগবেন, দেখবেন রাত্রিবেলায় শোবার সময় কবার তসবি পড়তে হয়, 33 বার সুবহান আল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহ আকবার। আপনি 33 বার সুবহান আল্লাহ পড়েন, দেখেন তারপরে আর ঘুম চলে আসবে আপনার। বলে না হুজুর তাও আসে না, ঠিক আছে ভালো করে পড়েন, মন দিয়ে পড়বেন, তারপরে যদি না আসে তো আপনি কোরআনের সুরা মুখস্থ আছে না, কোরআনের সুরাগুলো পড়তে লাগেন, ইনশাআল্লাহ শয়তান আপনাকে পড়তে দেবে না, তাই না? পড়তে দেবে না আপনাদের। যদি আপনার তাও ঘুম না আসে, উঠে যান, উঠে উজু করে আপনি নামাজ পড়তে শুরু করেন, দেখি ঘুম আসে না আসে, শয়তান আপনার ঘুম এনে দেবে। যে শয়তান ঘুমতে দিচ্ছিল না, সেই শয়তান আপনাকে ঘুম পাড়িয়ে দেবে, ঘুমারে ঘুমা ঘুমা আল্লাহর ইবাদত করতে হবে না, কারণ ইবাদত করলেও ক্ষতি। ওই যে আবু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ একটা কথা মনে আছে যে ও বলেছিল যে আমি বাইরে গেছিলাম, ব্যবসায় গেছিলাম, যাই হোক, আর আমার মোহরের কলসি আমার বাগানের এক জায়গাতে পুঁতে রেখেছিলাম। তখনকার যুগে তার ব্যাংক ছিল না, রাখার জায়গা ছিল না, ঘরে থাকলে পরে কেউ চুরি করে নিয়ে চলে যাবে। সুতরাং আমার বাগানের এক কোণে, যেমন মাজারাতে যারা আছে তারা যেমন বিশাল বাগান, সেই বাগানের এক কোণে আমি রেখে গেছি। আমার মনে পড়ছে না যে কোথায় কলসিটা রেখেছি। এখন আমার টাকা পয়সা দরকার, তো আমি সেইগুলো মোহরগুলো আমি কিভাবে পাবো? কাকে জিজ্ঞেস করছে? ইমাম আবু হানিফা। এটা কোনো সারি মশলা? এটা কি নামাজ রোজা এসব কোনো মশলা? না, এই সাধারণত তুমি কোথায় রেখেছো মনে পড়ছে না, সেটা ইমাম সাহেব কি জানে? তবুও ইমাম সাহেব ঠিক আছে, এক কাজ করো, আজকে রাতে এসার পরে তুমি শোবে না, এসার পর তুমি নামাজ পড়তে লাগবে। তুমি সারা সারা রাত নামাজ পড়ো হুজুর এর সাথে, ওর সাথে কি আপনি যাও না, তোমাকে যা বললাম তাই করো। দিয়ে মনে আছে ও বক্তব্য, ঠিক আছে তাই করি। এছাড়া নামাজ পড়ে লাগলো নামাজ পড়তে, দু রাকাত হয়েছে কি নামাজ শুরু করেছে, হঠাৎ করে এই অমুক গাছটার নিচে আছে চলে গেছে। সকালবেলা এসে বলছে হুজুর এত সুন্দর প্রেসক্রিপশন আপনি দিয়েছিলেন, দারুণ কাজে লেগেছিল, কি হয়েছে? বলছে আমি পেয়ে গেছি, আমি জানতাম শয়তান তোমাকে নামাজ পড়তে দেবে না। শয়তান আমাদের অনেক সময় উপকার করে, তাই না? আমরা বুঝতে পারি না, শয়তান অনেক সময় উপকার করে কিন্তু আমরা বুঝতে পারি না, মনে করে কি শয়তান উপকার করলো, কিন্তু শয়তান উপকার করেনি, সব থেকে বড় ক্ষতি করে দিয়েছে। ছোট বাচ্চা রাতে হাতে যদি একটা 2000 টাকার নোট থাকে আর আপনি যদি 100 টাকার নোট একটা বান্ডিল নিয়ে যান, তাতে 500 টাকা আছে, এবার তাকে যদি বলে এই একটা টাকা নিয়ে কি হবে, যে আমার কাছে দেখ কত কত নোট আছে, 500 টাকা কটা নোট হবে? 2000 টাকা, হ্যাঁ চারটে হবে, তোকে চারটে দিচ্ছি, তুই আমাকে আর 100 টাকার তো আরো বেশি হবে, তাই না? তো তুই এত একটা, তুই আমাকে একটা দিয়ে দে, তুই এতগুলো নিয়ে নে, ছেলে খুব খুশি হবে, বেশ একটার বদলে আমাকে অনেক দিল। কারণ ছেলে বুঝে না, মর্মই বোঝে না যে একটা আর পাঁচটা কি পার্থক্য আছে। আমরা অনেক সময় ভাবি যে আমার বিশাল উপকার হলো, কিন্তু তার থেকে বড় ক্ষতি শয়তান করিয়ে নেয়। তো এইভাবে আপনি যদি ঘুম না আসে তাহলে নামাজ পড়তে শুরু করুন। ফজরের অনেক আগে চেতন হয়ে গেছে, উল্টো পাল্টা করছেন, হাই তুলছেন, এ করছেন, সে করছেন, মা ঘুম আসে না। অনেক মহিলা আছে চুপচাপ শুয়ে, শুয়ে কেন, উঠুন, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত যত হয় ফজরের আজান পর্যন্ত নামাজ পড়ুন। বিশেষ করে শীতকালের রাত যেহেতু লম্বা, তো ফালতু শুয়ে না থেকে আপনি সেই সময়টাকে কাজে লাগান। এই যে এই সময়ে যে কত দাম, এই ইবাদতের যে কত মূল্য, সেটা এখন বুঝতে পারবেন না। কখন বুঝবেন? যখন চোখ বন্ধ করবেন তখন। এখন তো ঘুমের জন্য চোখ বন্ধ করছেন, যখন এমন চোখ বন্ধ করবে না জীবনেও চোখ খুলবে না, তখন বুঝতে পারবেন যে হাইরে যদি আমি মা ফাররাত তো ফিজাম্বিল্লাহ, হায় আমি যদি এই সময়গুলো নষ্ট না করতাম, এই এই কাজগুলো এই সময়গুলো যদি কাজে লাগাতাম। অতএব শীতকালকে আপনি সুবর্ণ সুযোগ রূপে গ্রহণ করুন এবং রোজা রাখুন দিনে। আমি বলছি না জোর করে, আপনার সময় হলে সুযোগ হলে কাজের মানুষ আলাদা কথা, যারা বসে থাকেন তারা রোজা রাখুন দিনে এবং রাতে যখন আপনার ঘুম আসছে না, আর ঘুম নিলেও আপনার জন্য 5 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ঘুম, 5 ঘন্টা 6 ঘন্টা ঘুম আপনার যথেষ্ট, আর রাত তো আপনার আরো লম্বা, তাই না? প্রায় 8 ঘন্টা 9 ঘন্টা লাগতো, সেই রাত আপনি শুয়ে থাকবেন না, যখনই ঘুম ভেঙে গেল উঠে যান, উঠে নামাজ পড়তে লাগুন রাগুন। আর তাহলেই আপনার আবেদের জন্য এ হচ্ছে গানিমাত, এ হচ্ছে আপনার যুদ্ধলব্ধ সম্পদ। অথবা যদি বলেন বসন্তকাল আপনার জন্য, বসন্তকাল কিসের কাজ, না ঠান্ডা না গরম, সেই সময় ফুল ফসল এইসব থাকে, তো আপনার জন্য এই মৌসুমটা হচ্ছে এমনই যে আপনি আল্লাহর জন্য ইবাদত করে নিতে পারবেন, আর পাথেয় সম্বল সংগ্রহ করতে পারবেন পরকালের জন্য, যে পরকাল আপনাকে অনেক দিন থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের এই সাদর কথা বললেন, আগেই দেখানো হলো যে ওইটা